أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو اللار نامي والليل إذا يغشى شبوت راجنير جاكن شعات شنن كاري والنهار إذا تجلى شبوت ديبوشير جاكن هو ادبهاشي تهاي وما خلق الذكر والأنثى ابن شبوت تهار جيني نار و ناري سشتي كريا چند سعيكم لشتى অবশ্যই তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন প্রকৃতির فأما من أعطى واتقى সুতরাং কেহ দান করিলে মুত্তাকী হইলে صدق بالحسنى এবং যাহা উত্তম তাহা সত্য বলিয়া গ্রহণ করিলে فسنيسره لليسرى আমি তাহার জন্য সুগম করিয়া দিব সহজ পথ وأما من بخل واستغنى এবং কেহ কার্পণ্য করিলে ও নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করিলে وكذب بالحسنى আর যাহা উত্তম তাহা অস্বীকার করিলে فسنيسره للعسرى তাহার জন্য আমি সুগম করিয়া দিব কঠোর পথ وما يغني عنه ماله إذا تردى এবং তাহার সম্পদ তাহার কোনো কাজে আসিবে না যখন সে ধ্বংস হইবে ইন আলাইনা লাল হুদা আমার কাজ তো কেবল পথ নির্দেশ করা ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা আমি তো মালিক পরলোকের ও ইহলোকের فأنذرتكم نارا تلظى আমি তোমাদেরকে লেলিহান অগ্নি সম্পর্কে সতর্ক করিয়া দিয়াছি لا يصلها الا الاشقى উহাতে প্রবেশ করিবে সেই যে নিতান্ত হতভাগ্য الذي كذب وتولى যে অস্বীকার করে ও মুখ ফিরাইয়া নেয় وسيجنبها الأتقى আর উহা হইতে দূরে রাখা হইবে পরম মুত্তাকিকে الذي يؤتي ماله يتزكى যে স্বীয় সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য وما لأحد عنده من نعمة تجزى এবং তাহার প্রতি কাহারও অনুগ্রহের প্রতিদানে নয় إلا ابتغاء وجه ربه الأعلى কেবল তাহার মহান প্রতিপালকের সন্তুষ্টির প্রত্যাশায় ولسوف يرضى সে তো অচিরেই সন্তোষ লাভ করিবে।